بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. ما الله وحيك ربني ولا تجعلوا الله عرضة لأيمانكم تيباميه الله سبحانه وتعالى هدفك مغنها داره تيباميه كراه واتك أي تيباميه هي كنتتن قرمشا تقوى ورنومشا وتصلحوا بين الناس أدميسته مدوغ إصلاح نقرم والله سميع عليم. Adi Allah subhanahu wa ta'ala ay mulang aswa wadigamwa muladdin wadigamwa raskalange me ayatuga Allah mahi kurbani tiyabamihum Allah subhanahu wa ta'ala hadafik gotuga nahadare heyokan tattan nukuruma ebahi nuba ane heyokan tattan nukuruma Allahumma diwarikum huwa nukurashe huwa nukurashe Allahumma diwarikum tiyabamihum heyokan tattan nukuruma taqwa veri numa mi istahunga meduga islah nukuruma ikale huwa nukurashe ifada huwa yakfi aw hak kafara difa huwa walashe yan huwa yakmi wagota ki kamegge maccha huwa kurayru hagigatu ekamegge maccha allah jamin kureveni ema nubayegge maccha allah jamin kogennuana ebesmiha timanna heyo kamennu allah gandi buname timanna ti heyo kamennu qurana komme seyo kamakan ena me bunani allah gandi buname timanna ti heyo kamennu qurana me misal ka fagiraka sodagaten nu dena me timanne allah gandi buna fami bunani hama e gota taqwa ver numa temanna mi veni hiyo kamen nu qurana me ikhlas teri timan nu ana me mikahala ibara itan huwa koffa bunun ei mana kura mana kura va fami shariatu ga hama e fada mi istahunge me duga islah nu kuma huwa kurun eves mana kura va fami vani allah wahi kurawani ekanta tiba me nu qurashe allahi assalamu alaikum wa den modigam wa farat tibam hin hituga wa kan tatta den modigan nay allah subhanahu wa taala ay tibam hin buna bastan allah mulad den modigan nay mulang assalamu modigan nay den allah me wahi kurbani huwa ya behe gotun la yu'akhidukum allah bil lagwi fi aymanikum walakin yu'akhidukum bima kasabat qulubukum wallahu ghafurun halim huwa behe gem yoni timbayaka huwa mi kurave huwa mehigam bani timbayaka furatama bayaki yaminul lahu mi kiyani ei bekar wategga kura huwa bekar huwa ebahi huwa ge niyain nugane huwa ge gasten neti kurave huwa e huwa ge wahaka mita furatama bayan kurabani devana mi wani yaminul munaqida ege mane ki hituge niyata ekuga huwa ge gastuga kura huwa den timwana huwa ki ei yaminul ghamus ei dog huwa den dogu huwa ya beto emme bodati fa fata huge terega himene fa fain e dogu huwa ku den de huwa ya ge wahaka mitaye bayan kurani ei yaminul lagu bekar gotu ga gasten neti kurave huwa ya niyata eku ga gastu ga kura he huwa ya ehu de huwa ya ge wahaka mitanga me bayan kurawani emme furtam allah bayan kurawani wala la yu'akhidukum allah bil lagu fi aymanikum tibamihum kura bekar huwa ta niyaten neti gasten neti kura huwa ta allah nu hippawaye ekman ke dimanu yakas allah yakan azaben nu devvae ege tafsir ge ilmere midale fawani ei arabin amuko wahaka dakka ulai iruga komme lafzage ge kuriyan eba emihun eba wallahi kiyafe eba wallahi wallahi kiyafam komme lafzage ge me kame kuran besi man wallahi wallahi tonne me kame qurana me tihenna hadare bunam besi wallahi tihenna hadare em bunaf egotan arabi bahun arabin ge dumati ge liyevi fawa bahen ei ekama ko huwa ge gasten nun asluga wallahi ge manake allah gan dibu huwa ko buname allah gan dibu name wallahi ge manake ekama ko arabi bahuga mi wagota ki wahaka dekkumu ge terega mi wallahi mi ben komme baheg ge kuriya wallahi la ge mi ben kurani ei niyaten neti mi hum buna lafzen ei eya mi kiyani yaminul lagu e gota kura huwa en allah subhanahu taala nu hippawane ebahi azaben devane dima nu yas den allah me hi kurawani walakin yu'akhidukum bima kasabat qulubukum ekama ka allah hippawani tiyabami hum furihama niyata eku huwa ge gastuga kurahuwae এহুয়া দিমান ওয়েজি আল্লাহ আজাব দেবান এহুয়া এক গোতাং আমাল নকফিয়া আল্লাহ আজাব দেবান আল্লাহ গাফুরুন হালিম আল্লাহি গিনা গিনা ইনফাফ ফুসসাবা ক্ষেত্রে এবডিগাম বারাস কালাঙ্গে ক্ষেত্রে বে মিতাঙ্গা ওডিগাম আল্লাহমে বায়ান কোরআন ক্ষেত্রে ওডিগাম বারাস কালাঙ্গে এই ইনসান দগু আতবে সেবা করে দগু আতবে সেবা করে কামক এগে সাবাবুন বাগুতুন আল্লাহ আজাব দেবান কোড়া দু মানতা এখামক আল্লাহ আজাবেন নু দেবা গিনামি হন নাকা এদু কল্লাবানি ইলমের বিদাল বেহমানি দগু হুয়া কুরিম এই আল্লাহ কে আজাব বাগুতুং আন নাফাদা ফাফাই কে বাগুতুং এবহরিয়া আস ফাহাম বাগুতুং দগু হুয়া কফা মাহকামা এ না হাম নিকুন না বাগুতু কে আল্লাহ কে আজাব আছে বহর বে আবার মিনা দুনিয়া গে এগতুং এতাব বায়াক আল্লাহ বা দু কল্লাব এই আল্লাহ কে খেত্তেরি অন্তা অন্তাকাং এই খেত্তেরি অন্তাকাং হিলমু অন্তাকাং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতাব বায়াক একালাঙ্গে দেনওয়ডিগেম বে বালতকম কুরা হুরিহা কামে হিতুগে অন্য ইচ্ছা দান্ত একালাঙ্গে বদনওয়ডিগে একমকু মিহা কমি বুনানি আল্লাহ গান্দি বুনামে তিমানা তিকান্ন কুরামে একম আল্লাহ মুলাঙ্গে বদনওয়ডিগেম না কুরিকাম একালাঙ্গে এমমে মুলাদ দেনওয়ডিগেম ওয়া হালুগে এনা এ দগেগগে মাচ্চাং আল্লাহ জামিন কুরানি কি হ্যা বড় আযাব লিবেন কামে এই আইয়াত ওয়া একমকু আল্লাহ তাব্বায়া কইবে দু কল্লাম এই আল্লাহ কে খেত্তেরি অন্তকাম কমিয়াকাস হুয়াই কফা এ হুয়া এবরে রাঙ্গাল গোতে ফেনেজি আমি সারে কা মিহা কমন মিহনে কামে তিমান নকুরা নামে একামক ফাহুং এনাং এঙ্গুনি একাং কুরুং কাং রাঙ্গালি এনা এহেম বেজি ইয়া রাসূলুল্লাহ হাদিস ফুল কুরবানি এনা হুয়া গে কাফফারা দীফা একাং কুরা আসে সারে কামেগ গে মাচ্চং এনা হুয়া কুরি হুয়া কফা ইয়া খিলাফা মিয়তি রাঙ্গাল গই এহেম বেজি এনা হুয়া গে কাফফারা দীফা এ রাঙ্গাল গোতাং এনা আমাল কুরা আসে দেন হুয়াইং এনা নিকুমেবে গোয়িং অতি আল্লাহ বাবালা তাহরিম সূরাত আল্লাহ করুন কাদ ফরদ আল্লাহ লাকুম তাহিল্লাত আইমানকুম আল্লাহ ওয়ানি হুয়াইন তিবামি হুন্না সালাম এবেবেন মাগু মিম্বার কো দেবা এই কোন গতে এই কাফফারা দি ফাই নিকুমেবে সামি হো কামে নুকুর মাং হুয়া কুরি দেন এনা একান কুরান হি কুরা হি বেজ এনা একান মাঙ্গালু কামে বাগে নুবা কামে নু এনা একান কুরা হি বেজে দে মিসাগে অতি হুয়া কুরাইফা এনা নে কুরেবেন এবইব্বান ওয়াতে নেইব্বা কুরেবেন ওইংহে নওয়াতে নেইংহে আর মনে বারে আমি একান কুরেবেন এবইং এনা ইয়া মিসাল কা হুয়া কুরে মেহরি থালে গতক থালেন গলো বিফতা এ একাম এ তাল হুলু গেন কোন আল্লাহ হে বানিলাব্বা এই একাম কাফফারা দীফা একান কুরুম কাফফারা দীফা একান কুরাম বি নওয়াতে কুফফা কাফফারা দিনাস মাসালেন কুফফা কাফফারা দিনাস মাসালেন কাফফারা দেন জি হে এই দিহা মিসকিন উন্না কান্দিন নুয়াতা আড়া কমিনে মাং কুরুম দিহা মিসকিন উন্না কান্দিন নুয়াতা দিহা মিসকিন উন্না ফেরান দিন নুয়াতা আড়া কমিনে মাং কুরুম একান নুয়েজ্জা তিন দোহর ওদে আং কুরুম এই হুয়াগে কাফফারা দেন আল্লাহ মা হিকুন লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহর ফা ইন ফাউ ফা ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আমি হামে দেমে ফিন গেতে মে দুগো মাসালে মি আনে মি ইলা কুরমগে মাসালা ইলা এ গিনা বে ফুলন নুসে গেনে এ আদি ইন্দে গং উলে দেমা ফিরনা কাস নে গেনে মাসালে বড়াকা ইয়ে নুয়ে গেনে মি এ বহুরি দেমা ফিরিং গে দেমে দুগা মি বাই হালিত হগা ওয়াকিবা হালিত তং এ বহুরি এ গে তেরে গে ইলা কুরুম জিহার কুরুম ফাসহ কুরুম খুলা কুরুম মি হাত্তা ওয়াকিবা কান্তাত্তা মি গিনা কান্তাত্তা নে গেনে কান্নে গে বে ফুলনাকা দেন কমিয়া কাছে হুরিহা কামিকে তাফসিল কদান কেন মিতাং আমি আয়াতুক আয়াসমি ওয়া কান্তাত এই ইলা কুরুম ইলা কুরুম কি মিসার কা ফির মিহা রুলি আই আমি মিহা দেখে কমেস কামাকা রুলিয়া সিং এনা ইমরান নি তিমান না হুয়া আল্লাহ হুয়া কো ফে মনে কালিয়া কা দিন তিমান না কা আরিয়ন ওয়ানা দেন বাকি বিয়ে বাকি বেগে এনা উলেনি এক মি কেন ইলা কুরুম আল্লাহ হুয়া কো ফে মনে দেন কালিয়া কা আরিয়ন তিমান না না নামে ওয়ারিয়ন নু কুরে কালিয়া গাতা কা না না নামে তিমান নেন ওয়াতা কালিয়া কা আরিয়ন তিমান নুয়ানামে এম মি কেন ইলা কুরুম ইলা বেহিগে মানে দেবা একা এ বায়াকি এ ওয়াগুতু কাঁডা আড়ায়াকা করেবে ইলা আনে বায়াকি ওয়াগুতু কাঁডা নাড়া করেবে ইলা ওয়াগুতু কাঁডা আড়ায়া মিসাল কামি হাকুম বনে এম মাসদু হাতি মান না ইলা কফি মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাদে ফানু গুরিহা আমি কামবালুং এম মাসদু হাং ইলা করেবি এই উরিহা আমি কামবালুং আসে কাদে ফানু গারি হাং আস খারাদু ইতুর কদেব মাং এদি শাকুয়া করিমা এই বিগত কি মানে আনসারঙ্গে বাইং আংহেনং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি কামালুগে গাতাং আসমি দন্নামানি তিয়া কামালুম বস এদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিবা খারাদ বড় কর দিনমা timanname mes bodu ko fi mamir timanname nge firinge ki am kharadu de emi hum waswas ladini waswas ladini wa huriha be kambalun e kalege fanu gar hum edeni kama de kalege fanu wara derawe famini kama eye kalege fanu eye hamussani be kalennu denge kama abu bakur ge fanu aisha ge fanu ngas warang ecchi ki mor ge fanu hafsa ngas warang ecchi komme kas emassalaga rasulullah sallallahu alaihi wasallam e kalege fanu ge huriha abi kambalun emmas duhan ila kurevi ekam nawawis duas koffa ekadi fan abi ami kamalunga gata wada gati mai shudu fan danne allah rasulai adi mas tu hennu hennu he and then nabi mas behigam wani de be mas ve nawawis duas ves 30 duas ves ehme mahen hama e fai mot komya gas mi wagutu kanda alaya kurave ila wagutu kanda alaya kurave ila ga e wagutu hamawumun ena danji hene nagami mi hai ga එනක දාංජින නම් බිමහා ගාතා දැන් ඔති වගුතු කඬ නාලය කුරවේ ඊලා එවාහක මියතුගේ බයන් කරවවනි අල්ලාහ් සුබ්හාන තාලා ලිල්ලදීන යුලූන මින් නිසායිහිම් තරබ්බුසු අර්බාති අෂ්හුර් ඊලා කුරාමීහුන් එබෑමිහුගේ අඹින්ගේ කිබෙන් ඊලා කුරාමීහුන් දන්නාහෙ හතරු මස්තුවහන් ඉන්තිසාර කුරවේනේ හතරු මස්තුවහන් ඉන්තිසාර කුරවේනේ ෆයින්ෆාඌ දෙන් එබෑමිහුන් රුජුව කොෆ්ෆියා එබෑහි එබෑමිහුන් අඹින්ගේ ගාතන් අතු වෙජ්ජියා فإن الله غفور رحيم الله سبحانه وتعالى فافه السواء او غان ترس كلامي فافه السواء دبان الله تعالى مسلين نتي هتر مس ويما انن جي هنا مين غات مثال كيف بس مدتين نتي انا الى كوري هتر مس دوس وجج وجيا غادي انا هوشا انا غادي اريها حاضر كورن جي هنا حاضر كف قاضي انا غاتو اهن جي هنا كليغ نيتكي كوباتو ابي ميها وري كورنتو نوتر جو كورنتو wari kurang oje masne te wari kurar ehnnuni kale enai ga dar majbur qurane ga di ami miha ga sadan hataru mahabbura ginadu wahaku ila ko gen nohure vena hataru mas ei emme ginadu was hataru mahan ila kure vena endege miyatun istidlal ko fa umaru ge faanu jihad fonwa be mihu mujahidun emiyun hataru mas wima gennawa komme buru ebes hataru mas wima gennawa ehma hataru mas mi ambinna duruga ule vena emme digu muddatu kamuga ilmere mi daala ne misaka migen ufe dena suwa edi hen ei wazifa ta hu gole mi hum misaka ka duru tantanga e gotam wazifa ta hu ga am kon ule mi hum warak gos kan ta bes kure ambin na duru ga hagi gatu mi enge en huri ha be fulun na bayan no kurias ei hai gatu mi sharwi gotun labwa fa wa muddaten mi ambin na duru ga hatar ma he emme gina duwa hura veni annan ji he ne e ga sawon firmi ha bes gellum wa ne hen nuni ami mi ha bes gellum wa ne emma hataru masmi ila kurawen emme digu muddat il hataru masum qadi jihena ina hadir quran abi miha shakwa kurima qadi hadir quran hadir kuffa ena rujuwa quran netejjia gadi ekaweni fasku quran gadi yang huddamane ekaweni fasku quran misal ke ena qadi sawal kur kale ge behen maki ko bae ena muni tiwana wariyewes quran ena qadi kan wasthana em vejja gadi yang hudda ekaweni fasku quran fasku kurumaki demihum waki kollunga ආදී මුනි මිහර දෙදේ මෙහෙන් තිතු වාරියේ ෆය මෙහා හිසාබුන් දැන් කලෙම ගෙව්වස් කාවෙනි ගෙව්වස් අකු දෙන්නෙතේ ගාදී එද මෙහම් වකිය කොල්ලි එහෙම වෙච්චදෙන් ඒ වාරිවි ඒ හිසාම ඒයි කාවෙනි ෆස් පොකුරුමකි වයින් අසමු ත්තලාක ෆයින් අල්ලාහ සමීඋන් අලීම් අදි එමීහුම් වරියන් අසමු කොෆියා අල්ලාහි අස්සාවඩිගම් වදෙනවඩිගම් වෆරාත එමීහුම් හිත කොයි කන්ත අල්ලාහ දෙනවඩිගම් වේ ඊලා කුරාමීහුම් එමීහුම් වරියන් niyak gane fa vi namas allah ekam mulad dena wodi ganna way ema waryan niyak gane gen huragen nwan wari nukose misal ke ifada ibarat ebuna fa mehar wari ge kalimata behigen wani debaya ka ebbay ki soriha kalimata an ebbay ki kinaya ge kalimata ishara ge kalimata soriha kalimain hama bunuma ek wariwan eheyo majalakabbunyas gastukabbunyas majalakabbunyas gastukabbunyas wariwan misal kali ti wari koffaya kali ti bar ko fano tahran kali bar ko fi mi fada ibarat sori halafze bar ya behe ko tum munafiya bariwan e gastu ko bunjas majala ka bunjas den hori kina aya ga dafsu misala ka kali kali giyad da ashe mi afahu ga egen balen jene nage niyata niyatu ge wari ovejja bariwan hama ehem bunuma kum wariyan wana ga adi ahana kali ge niyata ki ko ba he wari kurun heyye nuwata e nan haru ka ibarat ko ba he bunun heyye ena niyatuge wari ovejja wariwana den allah mulad dena wodigen niyatu goin ech hama ifada ibarat emi aharinga im bennete aharinga im bennete bunu eyakum wariyan wana niyatuge wari ovejji anuuni niyatuge ena oti wari kurun hemejja wariwana eimi diwehim wargina kurasu walen mi miihaku misaalaka mi bunani naga ambi miha dima timan naga imbenne te no te hem miha ugaatu timan naga imbenno hunnaane buna fiya naga ambi miha wari waane he no tanu waane he ege ena niyag gana fiya wari waane niyen nu gana fiya ka wari yan waane den allah me hi qurbani idda ge masale wal mutallaqatu yatarabbasna bi anfusihinna thalathata quru wari fawa anhenun emihun intizar kurase tin quruwa mehar kuruge maana ilmerin ge medo khilafu mi lafza ki mi de maana ekule ve lafze arabi bahuge bahuri bayel lafzuta de maana ekule ve de maana ekene ka idikolu de maana em mi kiyani alfadul abdad arabi bahuga ei idikolu kalimata ke ege maana ek ek kalima ek idikolu de maana himene misale ka mi lafzuge maana e tuhuru ves hayalu ves hayd was tuhur was bahimene imam shahid dalwani mige muradaki mi hayde salasata quru tin hayd na intizar qurar e idda ki enage bari fa wan hina ge idda ki tin hayb imam abu hanifa dalwani ge muradaki tin tuhur intizar qurar komya kas dego beso khatin hayd intizar qures masen nei tin tuhur intizar qures masen nei e tin idda ge terege huri adi firimiha ge abivantakam ge dashuga firmiha jihene na kharadwas kuran jihene adi abimiha unnam vejjene firmiha ge geega gein nikmagem vesnuan adi abimiha e dosaru ge na sunnai vegem ve firmiha taka zinat terivum ei firmiha rujuwa kure to kaaren mi rujuwa ka venige furatama variya devana variya den timmana vari kuruma fahaku den onnan ena geega hurave kad den ena daan jihene ef pahu ge ena kan hudda vegen nuan e anhemmiha ehemmiha ka nihinnanis kaaven kuruma ehm bi mami allah me wahi qurbani warifa wa anhinun intizar kurashe tin tuhurun wata tin hayab ayen emihunge iddata ki den allah me qurban wala yahillu lahunna an yaktumna ma khalaqa allah fi arhamihinna in kunna yu'minna billahi wal yawmil akhir ekabalun na egotakavs halal wegen nuwe ekabalun ge rahimatahu ga allah khalqu qurwa fa wa ecche forum ei halal wegen wa kamen nuune ekabalun ka mige de maanay kule em maanay ki hayabo ane maanay ki hamlu ei dari forwagen waane misalaka bayem mi hun ambi misalaka idda digu kurmatta ka hayad was digu ko faane tuhurun wata tuhur was digu ko faane em allah subhanahu wa taala ekamalunge rahimtahu ga dawwa faa ecche ek gotakavs halal wegen nuune ekamaluna forume hamlu otas faala kuran jiyana misalaka wari kuri ena kannege misalaka ena banda bodu kame anghin mihange bainge banda bodu kan ena banda bodu kan anghin mihange bainge ehem vejja ena ge idda ki ko ba warad digumaane ena ge idda ena vihan den yoti idda ena olu wala gen nuwa ne ta ko firi mihaya ka ena faala kuran jehen timana banda bodu nuwata banda bodu nuuniya sena faala kuran jehen mehar banda bodu nuuniya idda kurwaane banda bodu vejja faharag ge idda digus vedana anabba faharu emme duwa hebbes vedana idda ya edane no eki hine misale ka banda bodu mi he ena nuwamas nuuna nuwamas vihun ina hamdul baba dem bagen dium bas ni mene ne ge terega nuwamas duwas misale ka ve fahuri nuwamaha nuwa duwas ve fa mihiri nuwata ad duwas nuwata nuwamas ve fahutta ena mi wari kuri varikof aned duhena vihafia yoti iddani me faden hena kan huddenno ane den jehnalun ka venje puran roju ay denno kure ven akomya ka sewa ka allah bayan kurawani wala yahillu lahunna an yaktumna ma khalaqa allah fi arhamihinna in kunna yu'minna billahi wal yawmil akhir ekamalun hudda wegen noy halal wegen noy allah subhanahu wa taala ekamalun rahimtahu ga khalq kure vi ecche forum ei ekamalun allah ra akhirat duhan iman wa kamuga wa nama ek godaka sudda gennu ebahi mu'minu an henakan udda gennu nuwe wa bu'ulatuhunna ahqqu bi raddihinna fi dhalika in aradu islaha ekamalun ga firin ekamalun namma haggukam bode alun rujuwa kurun ekamalun rujuwa gun ei emi mistakun e emi hun e firinna ambin islahan ede nama ebahi firimi ha kurige firimi ha enan haggu gen wani emme rujuwa kurun kaaven ena alun ehmiha ka inama bure ena alun ehmiya ka ina mabura ehmiya ka inde wen iddani muni mata iddanu nemeni hen ehmiya ka inde wen mer ena hir iddaga firmiha ge iddaga murajjiya ena emme heokam bodu wegen wani ena ge firmiha ena rujuwa kurume firmiha ga ta ena alun amburadi ume sulha ume e emna emme heo wegen wa gotaki ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة. আদম মিতাং আমি বয়ান করবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাবালুন নবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানি হাগবুতাকে খান্ডা আলওয়া ফায়ে মিসলুল লাযী আলাইহি আই ফিরিং ফিরিং একাবালুন নাং আদা কুরআন জি হাগবুতা ফাদা মিয়ার দে ফারাতাং আল্লাহর পর হাগবুতা খান্ডা আলওয়া আমি মিহা ফির মিহাং আদা কুরআন জি হাগবুতা কেভে ফির মিহা আমি মিহাং আদা কুরআন জি হাগবুতা কেভে এমা একাবালুন নবস ওয়ে ফিরমি হায়ং আদা কুরআন জি হাগবুতা কিং এই ফিরমি হায়ং একাবালুন গমচ্চং আদা কুরআন জি হাগবুতা কেভা ফাদা নেগে বাওর হাগবুতা কে বাহার ওয়ালির রিজালি আলাইহিন দারাজা আদি ফিরহিনুন নাং আল্লাহ ওয়ানি একাবালুন গমচ্চ দারাজা মাই কুরবা ফিরহিনুন গে দারাজা এই ফিরহিনুন নবরে গিনাওয়ান একাবালুন ফিরিন নাং আদা কুরআন জি হাগবুতা ফিরমি হা একাবালুন নাং আদা কুরআন জি হাগবুতা কাবরে গিনা আবিমি হা ফিরমি হাং আদা কুরআন জি হাগবুতা এমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানি ফিরিং আং হিম নুনাবুর দরজা গতম মাই কুরাবা আল্লাহু আজিজুন হাকীম আল্লাহ ইজ্জাতের বডিগেন বা হিকমা ইবান তরাস কানাঙ্গে মিকান্তাং আল্লাহ লেভি গিনে ফারাগু মিয়ার ফিরমিহা আং বা মিহা ফিরমিহা আদা কুরন জি হাগ গতা গিনা ফিরমিহা বিমিহা আদা কুরন জি হাগ গতা কাবুরে এ আল্লাহ হিকমা ইবান তরাস কানাঙ্গে কাম গওয়াতি এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরিহা কামে নিম্মা ওয়াফা লাভাওয়াফা ইওয়ানি একলাঙ্গে ফুরিহামা হিকমা ফুলুগে দাশুম yakan ibes miyakan nona shakwa kure veka ang hinun na kibe hak gutak ginai firin na bure en nona shakwa kure veka erangala ngala ngono ge hagi ge bala fiya algona mena visne gen dana erangala eham ang hinun na khanda elenji he hak gekkan aden allah me kurbani at talaq marratan fa insakum bi ma'ruf aw tasrihum bi ihsan ولا يحل لكم ان تاخذوا مما اتيتموهن شيئا الا ان يخافا الا يقيما حدود الله فان خفتم الا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به اللهم يكرم وني واريواني دفهرك دفهروي دفهر واري كوريني بميها تيمن فهر واري كوفيا دن هدين واني نايكا ان هميا دن انوم اهميا كانين لاني اواكا بيان كرو الطلاق مرتان واريواني دفهروي فامساكم بمعروف انني انا دنگ هفحتا بحتار مولي عمر ابدو گیا بعد بحتا دم وری نو قرار نہ منا او تسریحم بی احسان دنگ کو دو کولار تیم من وری کو دو کولار دی ای دنگ کو کلے گیا تو ایسا ولا يحل لكم ان تاخذوا مما اتيتموهن شيئا ایک گو تکوس تی ابامی ہن ہند وگن نو حلال وگن نو اے ایک امرن تی ابامی ہن دیفا وا اچن اتلون wari kurma fahuga eran wego tuga difa kitam me baavara difa watas egen evves min bareng atunu lewena ami mi haran wego tun difa wa ecce eg gotaka ves egen evves min bareng nakan atenu lewena wari kofaya mi den jahiliya zamanu ga mikan kurati we hukum mas sami hiri e zamanu ga mi wa gota ki mi haru algon men divi rajya ga mi eha bodak tasawwaren wa e wa gota ki gina mi hun rang eha bodu ecce num mi kiyan ওরা কুড়া এচ্ছে মিতা বা এতন্তা রং এ কিয়ালেনি ওরা বড় এচ্ছে এল লাক্কা তিন লাক্কা হাতারু লাক্কা এ কিয়ানি রং আদি এগে ইতুরুং হারমুদা আবেস বাই গাউমতা হুগে বহর রানাক কিয়া গত হারমুদা সাকাব বাকারি জামালু গেরি এচ্ছি আমি তন্তা কুড়া কুড়া এচ্ছে মিয়তি হেমা মিতা কমে মিয়া কোনো সুড়ে না তুলাক এরুগে এ জামার গেমা গত কিরান দীফ হয়ে দান বাকারি কোট্টে মিসার একটা বড় এ না উলেন ওয়াই ফারাতুলাং এ আরে কফা এমা এবস মি বরং আতনু লেবেনে রানুকে এবস মি রানু দিগ গতুন দিফা এবস মি বরং আতনু লেবেনে ইল্লা আন ইয়াখাফা আল্লা ইয়াকিমা হুদুদাল্লাহ আই কামাক এবং হালাতেন ইতি আতু লেবেনে এই দেমি হুম বস এবা বিরুগানে আল্লাহ গে হাদ্দুতা দেমি হুম গে মেদু গায়িম নুকুরে বিদানে কামা এ কি না মি আমি আনে দেম মে হারম কুরি গে বায়ান কফিন খুলা করুম আমি মিয়া ফির মিয়া বাই করুম কান্তা হুতরে খুলা করুম মানে খুলা খুলা আগে ওয়াহ কামে আনানি demi hum vase birugane allah ge haddu tang edeme do qaim nu kore vidane kama ei ki hine ami miha birugam fi firmi han ada kuran je haggo ta timan nan ada nu kore vidane kama e bohuri kuri ge hingi ga misal ka ami miha tang kolen nuru he firiye ena nuru he ekam firmi ha dawat dinima ena edan kurma dawat dinima annan ji hene lazim wan ena shar'i uzuran ne tejiya ena ekam manawe gen firmi ha ekam nuru he haluga ni ere nidafiya malaika bekalung hendum wanden e ang hemmi ha lanet dena হেঁদুম ওয়ান্দেন মি সাগে মিহার মাগত কি বাইফ পাহার আং বিমিহা ফির মিহা কি মানে নুরহুনিমা এখান তক মে সেমা না আবেগানে এমে এই হাগ্গেত তা এনাকে হাগ্গাকুম হাগ্গেন ই আদানু করে উনি এগোত বাহ কি দেমি হুন্না দেমি হুঙ্গে হাগ্গুতাং আদানু করে বিধান কামুগে বীর ওয়ে জিয়া දෙමීහුන් වාහක දක්කෑගෙන් සුල්හ වෙගෙන් වරි වෙවිධානය. එම කෙන කුඩා. ඒ අභිමීහා ෆිරිමිහා කිවන් එදිගෙන් වා වරියෙන්. ඒ අභිමීහාගේ අභිමීහා මිබුණනී ඒ මෙවනිමීහාය තිමන්න කලේ දීපවා රන්තිමන්න අමුරායබ දෙමේ කලියත් තිමන්න දූකොල්ලෑ දේශය. එම කෙන කුඩා දෙමීහුන් රුහිගෙන් තිමන්න බිරුගන්න මේබ කලිය අදා කුරංජේ හග්ගොත තිමන්න කලියන් අදා නුකුර විධානකම එම තිමන්න අත් කලේ දීපවා රම්මියෝ තිය මේ දීප තිමන්න මි බහට්ටා තිමන්න දූකොල්ල දේශය. නොතේවර ගිනෙම සේනක් කණ්ඩ එළිදාන. අමියා ගුණනි කලේ දීප රණපුරම් වෙස් ඊතුර තිමන්න දේ නමේ තිමන්න දූකොල්ල ආශය. එම් මිකෙනි හුලා කුරුම්. ඒගොත වාගේ කි දෙමී හුන්නා මේ දෙමිහුගේ දෙමෙදුග අදා කුරංජේ හග්ගොතන් අදා නුකුර විදානකමුග බිර ඔවෙජ්ජියා මස්සේ නැතේ අමි මිහා දීප වරන් අතුලෙ වේන. එහාලතුග අතුලෙ වේන. එහෙන් හාලතකු එබ්බස් මි වරන් අතෙන් නුලෙ වේන. فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تيباميهن الله سبحانه وتعالى حدت دميهن كمدوغا قائم نكور ويدان كم بير ويجيا فلا جناح عليهما اگوتا كبس دنگ ادهما فرن مسل نتے فافر نتے ميهن فيما افتدت به يعني ميهن انا رنو غتن ديفا وا اچھك في دویا غتن ديفا سلام انا اگوان مسل نتے تلك حدود الله فلا تعتدوها من الله بيان كفا ويكلانك حد تك كدتك فنداش فهنا لا نداش ومن يتعد حدود الله فأولئك هم الظالمون دي الله حد تك فهنا لا قسمي هذا النار فأولئك هم الظالمون امي هناك اي كندر لغنبا اني آيرين هذا مياناني تيم وري كفيا هذا جيه كوي دنگه واحكا دنگ انا هفتاك ان شاء الله دنگه سوالي مبه فلاك سوالي ඒලානෝ ඊලා කියම අල්ලාහ් ගන්දි හොයා කොෆ බුණුන් කලියක තිමන කෑරියන් වානමේ නොත මෙවැනි මුද්දතක කෑරියන් වානමේ ගොත බුණුන් ඇයි දුලුම් බුණන් ජී බුණීමවා දැන් මෙසක උසුරකා හුර නා දෙමු එයි මස්සලෙන්නු උසුරකා හුර නා දෙමු මෙසාල කර රාජ්‍යෙන් බේරු ගවුලේ බයක එහෙන් හැම නා දෙවෙන හතරමහ කුන්නේ දැන් අස්ලු මිකන්ත ලව්වාහමති ඉන්සානී තොබියතන් අල්ලාහ් සුබ්හාන ව තාලා බල්ලා එකලඟ දෙන උඩගෙන මන එකලඟ හද්දවයි මන තොබියෙත්තා ඉන්සානකේගේ මුරාදකී ඉන්සානකේ මේ ගිනදෝ හගීගතුග අඹින්නා වකින් උලෙවේනිමි වරරේ එහෙන් උනි හිඟා දාන්නේ නනු බෑමක කුන් වලා අඹි මිහා සිඟා දාන්නේ පිරි මිහා සිඟා දාන්නේ අඹි මිහා දැන් එන උසුරු තබ්බයන් කුරයන් දැන් ගාදී අහන කීවෙගෙන් තෝ මෙහර අංහිනක උසුරකානුලා එවස් උසුරකානුලා ෆිරිමිහා කිවෙන් වරියන් එදෆියා එනස් වර්ගයේ වස්නුලි වෙනකම රසූලුල්ලාහ් සමාදේශ පොකොරබන් ෆිරිමිහා කිවෙන් එවස් උසුරකානුලා වරියන් එදෆියා එනකස් වර්ගයේ වස්නුලි වෙන සිහිගතුන් එනා මිබුණනි දුර්ගා හුරුම එනුබෑ ඒ වෘත වෙන හෙන්නු බොනස් පුනේ වෙන නුබුනේ වෙන රසූලුල්ලාහ් සමාදේශ කරවනි ෆිරිමිහා මිහා කෑරි රේ කුරිම ඒබ්බ සල්ලා සවාබු දෙපය දැන් අස්සාබය කලුන් හය රාම වෙජ දෙන්නවි තිමන් නම ඒ එකම ගොස් සවාබු වේයි දෙන්නවි අල්ලාහ් කණ්ඩාළු වාසේවනි දෙම ෆිරින්ගේ දෙම දුග ගුළුමන්නුන් හේ ඒ ගුළුන් එහෙන් ගොතක කලේ බදල කොල්ලා ෆියන් අසාබෙන් උදෙවාන හිජි අල්ලාහ් එබැයි දිනේ කොෆියක අසාවෙන් නොදෙවාන හේගියේ අසාවෙන් නුනේ සාබලි වෙන්නේ දැන් මේ ඒ රංගල කොට අල්ලෝ එංගෙයි කොටක ඒ උළුණීම එකන් කුරීම සවාබස් දෙවයි රංගව පොතේ මම මියකව කිවාක එහෙන් නොස් බුන වේ නේ නැක මොනකෙම් වස්නවානේ ෆාෆය ඒ ෆාෆය ඕ හජ්ජ ගොස්ස anune hajja subhanallah allah subhanahu taala al kurbi kamen ei ehen nus mone vene aslo haddu fahane lon ei yoti haddu fahana ala re bunan ei haddu fahane lon e sufi ge kantang ikhtiyar kurane na sufi e mi hun e abinna uriyan hin nas duruga e uriha duniya ge edume duko allah allah allah kiyam eti vene e sufi ge aqidaen ei gatuga ehen nus mone vene gotagas ekan nu kon hura gas na bi me duruga e hagge ekan nu ko fena azab li be ene ami mi hanu ba ma ko ngai ge sabun ala fiya e na azab li be ene variwane den mi tim tim faharu kare timanna kare varinga de fiya kade tiri vari ve fae a hem biwan variwane na shartu shartu kurema shartu furhi ve jawane me asar ka mi har e hama figu fetta uga sunna ichenge shartu var shartu kurum vari shartu kurum misal ka mi ani giya ka kale vadajja kare tiri vari ve fae e giyan ena vadajja ena variwane shartu ko fiya variwane mera vari ge bhor mehar muhlat wes deve misal ek kale beenu miya kale tir vari ko fae eh mona fiyan hima been me vari wan tin dwa sa ka tin dwa muhlat dine tin dwa tere kale ikhtiyar kura re kame kale edenya kale vari ge fae ti ena ide fiyan vari wan ena e tin dwa ge tere ena tin dwa daran e ikhtiyar kendi genda হয়ে এরা কেন আনে তা এমি আর এগেন আনকে তুমি আর আদা দেন নবুনে আর তিন ফাহার কালে বাড়িয়াং এ দেফিয়া খালি তিন বাড়ি কপ্পায় এরম বাড়ি মানে তিন ফাহার হয়ে দেয় এরা আদা দেখ কাঁডে নাড়া এনে দেন এনাকে নিয়াই দেন বলে আনি কিহা তো কালে এ দুনিয়া গিনা গিনা মিনুগা আর এবার গোয়া ফিয়া বাড়ি বেদানে বাড়ি বেদানে না বুনে আনে কি কুরআন কে বাড়ি বেসাই কে বেসম বাড়ি এনওয়ানে এগে মানে কি বাড়ি কুরুং একাশি গেম বে তিয়েন গোয়া ফিয়া এ কোন মানে বাড়ি না নামাজ সোহা এ ফারদু নামাজ কামুগ ইয়া সোহা গেন নি কুইঙ্গিরু এনা নিয়া গানে গেন নি কুতি এনা একম হারাম বাইম বাগুতাকু এনা হাঁদায় নুই নিয়া গান্না এনা মাস সোহা এনা গে নিয়া গানে বিজ্জে না কুরি গে এনা নিকুতি গে মেন দুর নামাজ কুরম নিয়া গানে গে ইলমের মিদাল নামাজ সোহা এনা গে ঠিক আছে ও নিয়া গাতুং ইলমের ইয়ে নিয়া গাতুং বি আমি অন্যানি কামাকা ও মিহার এগে ইলমের বায়াং কো ফরি দিগু মুদ্দাত মিসাল কাং এনা এব নিয়েক গানে ফা আনে মেন্দুর নামাদুমুগে কুরিং মেন্দুর মেবনি আসর নামাদুমুগে কুরিং মেন্দুর মেন্দুর নামাদুমুগে কুরিং এনা আসর নামাদ তে না মিয়া দোসর নামাদ কুরআন আনে দেন আদি মেন্দুর বেসনুয়ে এ নিয়া সোহায়নুয়া এ নিয়াতে সহায় নয় সব কে মেন্দু নামাজ নয় একাম মেন্দু নামাজ বাঙ্গে গোবিমা এনা গেন নিকুতি মেন্দু নামাজ নিয়ে গানে গে মেন্দু নামাজ কুরাং এম বেজে নামাজ সহাওয়ান কাম হাম ইলমেরিং বিদাল পুরি কইতা হুগা এই সব কি নিয়ে গাতম নয় নান এতাং এ হা বড় মুদ্দতে নুদে এতা কানেক এ নামাজ ওতি নামাজ এনা দেমেদুগে এহেন নামাজ গে আনে ফাসলা বিসনি এম এ নামাজ এনা সহাওয়ান কাম ইলমের মিদাল মানে গায় গড়া কাং হুরিহা ইলমের হাম হুরিহা কইতা হাকো আর গন মেন কি হাম হুরিহা কইতা হাকো ইলমের ইখতিলাফ এ ফাই বেস নেই সহান ওয়ান কাম হ্যাঁ হেন নু মতি এ সহান এই মেন্দুর নামাজ ওয়াগুতু কাম গবেজ্জে সহাওয়ান সহাওয়ান মেন্দুর নামাজ ওয়াগুতু এচিয়া ತನಕ ಇಲ್ಮರಿಂಗ್ ಹೆರಿ ಇದಾಳು ಬ್ಯಾವರು ಇಲ್ಮರಿ ಮಿಸಾಲಕ ಏನ ಮೀ ರೇಖಂಡು ಏನ ಮಿಸಾಲಕ ಹಿನ ಹಿನಾ ಕಣ್ಣನ್ ಜೇ ಸವರು ಮೆದು ಬೆರಿವಿ ಏನ ಫತಿಸ್ನವಾದ ಏನ ನಿಧಿ ಏನ ಒತಿ ನೇಕ್ ಗಣಗ ಫತಿಸ್ನವಾದ ತೆದುವಫ ಏನ ಹಿನಾ ತೋ ಇರುವ ದೆನ್ ಫತಿಸ್ನವಾದ ತೆದುವಫ ಏನ ಫಿಂ ವರ ಹಲ ಫಿ ಏನ ಏನ ಹಿತ ಕುಣೆ ಏಮೆ ಜೇ ಇಲ್ಮರಿ ಇದಾಳು ಏನ ಘಿನೇ ಮೆ ಸೊಹ ಏನ ಏನ ಉರ್ವತಿಯನ್ನ ನೇಕ್ ಗಣಗೆ ನೆ ತಿವನ ಫತಿಸ್ನವಾದ ತೆದುವ ಹಿನಾ ಗಣ್ಣಾನೆ ಕಮ ದೆನಕ ಇದುರು ಮಿನಕಂ ಏನುಸ್ ಬಲ್ಯಾಫೆ ವೆಸ್ ನೇ ಒಮ್ಮೆಗ ಮೀ ಮೆಂದುರ್ನಮಾದ ಬಂಗೆ ಗೋ ಮೆಂದುರ್ನಮಾದ ಏನ ಗೇನ್ ನಿಕುತಿ ನಿಯ ಗಣಗೆ ಆಸ ಹರಂಬೈಂ ವಗುತುಗ ಏನ ಹಂದಾನೆ ತುನ ಜಿಯ ಏನ ನಮಾಸು ಹವಾನೆ ಏಮ ತಹುಗಿ ಗೋ ಇಲ್ಮೆ ರಮೆಸ್ ವಿದಾಳ ಫವಾ ಬಸ್ ಫುಳುವೈ ಏ ಎದೆ ಮೇದ ಕೋ ಹ್ಯಾ ಬಡು ದಿಗು ದುರು ಮಿನ ವೆಸ್ ನೇ ಗೊಸ್ಸೆ ಎದೆ ಮೇದ ಕೋ ಅರನ್ ದಿನ ಮುಗ ಕುರಿನ್ ರಂ ಮುಗರರ್ ಕೊಫ್ ಒಜ್ಜಿಯ ಏನ ದೇನ್ ಜಿಹೆ ಮ್ಯಾರ ತೀಗೆ ಬೋಯ್ ಬರಗ್ ಗಿನ ದೆತಿನ್ ಹತರ ಮಸ್ಸಲೆಂಗೆ ಬಂತಿ ಏತಿ ಆಡುವ ಹಾಮಿ ಹಾರೆ ಫುರ್ತ ಮಸ್ಸಲೆ ಕಿ ರಂಗೋತಿ ಮುಗರರ್ ಕೊಫ್ಫ ರಂಗೋತಿ ಮುಗರರ್ ಕೊಫ್ಫ ಏನ ಇಂದೆಫ ಏನ ಕ ರೇನು ಕೊ ವರೆ ಕುರಿ ವರೆ ಕೊಫ್ಫಿಯಕ ಎರನ್ ನುಜಿಹೆ ನೆನಕ ದೇಕ ಏನ ಜೇನ್ ಕೊಮ್ಮೆ ಸೆಚ್ಚೆದ್ದೆ ಅಮತ್ತಿಯು ಹುಣ್ಣಯೋತಿ ಗುರುವಾನು ಏಕ ಮನೆ ಕೊಮ್ಮೆ ಸೆಚ್ಚಿ ಏನ ದೇರೆ ಹೆಜ್ಜೆ ದೆಂಗೋತಿ ಅನೆ ಮೀ ರಂಗ್ ರಂಗ್ ಮುಕರ್ರರ್ ನುಕೊ ಮಿಪುನಿ ರಂ ಮುಕರ್ರರ್ ನುಕೊಂ ಒವ್ವ ಏನ ಕಾವೆನಿ ಕುರಿ ಕಾವೆನಿ ಕೊಫ್ಫ ರಣೆ ಮುಕರ್ರ ನುಕುರೆ ಮಿಯನಿ ವರಕೆ ದೇನಿ ದೆನ್ ಏನ ರೇಣುಕೊ ವರೆ ಕೊಫ್ಯ ಕೊಮ್ಮೆ ಸಿ ಮರ ದೇ ಮತ್ತು ದೆಂಗೊತಿ ರಂ ಮುಕರ್ರರ್ ಕೊಫ್ಫ ಏನ ಕಾವೆನ ಕುರಿ ಕಾವೆನ ಕೊಫ್ಫ ರೇಣುಕೊ ವರೆ ಕೊಫ್ಯ ರಣುಗೆ ಕೀ ಅದುಗೆ ದೆಬ್ಯಾಕುಳ ಎಬ್ಬದೇಂಜಿ ದೆಬ್ಯಾಕುಳ ಎಬ್ಬದೇಂಜಿ ರೇಣುಕೊ ವರೆ ಕೊಫ್ಯ ದೆಬ್ಯಾಕುಳ ಎಬ್ಬದೇಂಜಿ ಏನು ರೇ ಕೊಫ್ಯ ರೇ ಕೊಫ ವರೆ ಕೊಫ್ಯ ರನ್ ನುದಿನ ಅದಿ ನುದೇ ಏನೇ ಏನು ದೇನ್ ಜಿಹೇನ ರಾಂ ದೆಂಗೊತಿ ರಂ ಮುಕರ್ರರ್ ನುಖುಂ ಏನ ಕಾವೆನಿ ಕುರಿ ಕೊಫ್ಫ ಏನ ರೇವೆಸ್ ಕೊಫಿ ವರಿ ಕುರಿ ವರಿ ಕೊಫಿಯ ದೆಂಗ ಏನ ದೇನ್ ಜಿಹೇನ ಕಿಹಾವರತ್ತೋ ನುವತ ಫಿರ್ಮಿಹ ಮರುಯಿ ಮರುವಜ್ಜೆ ಏನ ದೇನ್ ಜಿಹೇನ ಕಿಹಾವರತ್ತೋ ಫಿರ್ಮಿಹಾಗೆ ಮುದಲ್ಲು ರಾಂ ಏರ ದೇನ್ ಜಿಹೇನಿ ಅಂಹಿಮ್ಮಿಹಾಗೆ ಆಯಿಲಾಗೆ ಮೀಹುನ್ ರಂ ಕಿಯಾ ಉಳೆ ವರೆ ಇವರ ಬಲೆ ನುವತ ಏ ಅವಶುಗ ಆಮುಗ ತೆಗ್ಗ ಮೀಹುನ್ ರಂ ಕಿಯಾ ಉಳೆ ವರ ಬಲೆ ಯಾಕನಿ ಮಹರುಲ್ ಮಿಸ್ಲು ಯಕಿಯಾನಿ ಏಯ್ ಮಸ್ಸಲ ಗುರುವಾನುಗೆ ಮೇ ಹುರಿ ಆಯ್ತು ಅಮ್ಮ ಮೀ ಆಯ್ತಹುಗೆ ಬಯಾಮ ಬೇಗ ಅಣ್ಣಾನೆ ಮೀ ಆಯ್ತಹುಗ ಮೀ ಬಯಾಮ ಬೇಗ ಅಣ್ಣಾನೆ ಬಕರ ಸುರತುಗ ಹಮ ಗಗಿ ನಮಸ್ತ ಬಯಾಮ ಬೇಗ ಅಣ್ಣಾನೆ ಮಿಹಾರು ಆಮ್ಮುಕು ದಿರಕ್ವೈನ್ ಏಗರ ಗಾಳಿ ಬುನೆ ದೆಂಗ್ ಅನೆಂಗ್ ಹೆಂಗ್ ಉಮರು ಎಫ್ಹಾರ್ ದೆಂಗ್ ಕೊಮ್ಮೆ ಅದ ದಕ್ಕು ಅದ ದೆಕ್ಕಾನ್ ಕೊಲ್ಲಿಯಸ್ ಮಸ್ತಲೆನ್ ನೆಂಗ್ ಏಯ್ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಕರೀಫಾನ್ ಕಾ ಅಸ್ಸಾಬ್ ಬೇಕಲುನ್ನ ವಸಿಯೆ ಕುರಬ್ ವಾಫೆಸ್ ಕಿನೈ ಹುರಿ ದಿರಕ್ವೈ ದುಹಾ ನಮಾದುಗೆ ದಿರಕ್ವಾತ ದೇ ಕರೀಫಾನ್ ಕುರಬ್ ದೆಂಗ್ ಅದಿ ಹೆಂಗ್ ಕಾಮೆ ಕರೀಫಾನ್ ಬಾರ್ ರಕ್ವೆಸ್ ಕುರೆವಿ ಅರ್ ರಕ್ವೆಸ್ ಕುರೆವಿ ದೆಂಗ್ ಉಮರು ಎಫ್ಹಾರ್ ಮಿಸಾಲೆ ಕರೀಫಾನ್ ಇಕ್ತದಾಮುಗೆ ಗೊತ್ತುಂಗ್ ಏತಿ ಕೊರ್ಲುಮಕ ಮಸ್ತೆನೆ ಕರೀಫಾನ್ ಹೆಂಗ್ ಅಂಗವಾಫೆನ್ ನೆಂಗ್ ಹತ್ತರ ರಕ್ವೆ ಕುರಾಶಕೆ ಹರಕ್ವೆ ಕುರಾಶಕೆ ಅರ್ ರಕ್ವೆ ಕುರಾಶಕೆ ವಸಿಯಗ್ಗಿನ ಕುರವ್ಯಾಫುರಿ ದಿರಕ್ವೆ ಬುಹಾನ ಮಾತು ದಿರಕ್ವ ತುಗ ಸಾವಿತು ಹುರು ಎಮ್ಮಿರಂಗಳಿ ಲುಹಾ ಲುಹಾನ ಮಾತು ತಹಜ್ಜು ನಮಾದ ಮೊಳುಮಿನಿ ಎಗಾರ ಎಮ್ಮೆ ಮೊಳುಮಿನಿ ಎಗಾರ ಏಯ್ ಅನೆ ವಿತುರಿಯಾಯ್ಕೋ ಎಗಾರ ಮಸ್ತೆ ದುವಾ ಕುರಂ ವಿಮಿಹಾರ ವಿಚಾರತಿ ಅರಬಿಂಗ್ ಖಂಡ ಅಳಿಯಿಂದ ದುವಾತಿ ಹದಾಯ ಹೋಯ್ಚೆ ಇದೆ ನಮಾದಿಗೆ ಫಹುಗ ಮಸ್ತೆ ದುವಾ ಹಮ ಕೊಲ್ಲಂ ಇದಮ ನಮಾದಿಗೆ ಫಹುಂ ಸಮ ಎ ದುವಾ ಇಜಾಬ ಕುರುವಾಗು ತೆಂಗೆ ದಮ ನಮಾದಿಗೆ ಫಹುಂ ಫತಿಸ್ ನಮಾದ ದೇತರೆ ಈಗ ದುವಾ ಇಜಾಬ ಕುರುವಾಗು ತೆ ಬಾಕಿ ದುವಾ ಹೆಂಗ ಹಾಸ್ತವೆ ಗೆನೆ ನೆಂಗ ಹಾಸ್ತವೆ ಹೆಂಗ ಹಮ ಏನ ದುವಾ ಕುರುವೆ ಫತಿಸ್ ಫಾನ್ ದೆಂಗ ಹಮ ಇದೆ ಅಲ್ಲಾ ಹಮ ಮಿನಗಿನೆ ದುವಾ ಕುರಂ ಎ ದುವಾ ಇಜಾಬ ಕುರುವಾಗು ತೆಂಗೆ ದುನಿಯಾ ಆಖರತ್ತುಗೆ ಹೆವಂಗೆ ದಿ ಗಾಮ ಇದ್ದೇನೆ ಪರ ಅರತ್ತೆದು ಅಂಜಿ আম গাদুকা এ ওয়াকি হেনে নে মিহার ওতি আনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুকরবানি তিয়াবা মি হন নুতে দুয়ারে ইমাম মি হা নুফেন নানিস মেরা আম গতেগ ইমাম মি হা এর মি আননি নামা আদান হামা মিহার ইমাম মি হা মুদিম মি হা আ দেন আনেন হে তাফাতু দেন আনে রাসূলুল্লাহ হাদিস বুকরান তিয়াবা মি নুতে দুয়ারে তিমান কালিগ ফান ফেনিজ জাউমাদ দান দেন দেন বিলাল গে ফান তে দুয়ানে হাম তে দুয়ারে গেম তে দুয়ানে নামাজ বাকি কালি মে কিয়ান দেন ইশিন দে তিবে গেন এনে একালি ফান ইমামি হা এতনাং হাজির ইমা দেন তে দুয়ান বি হরি হাম এ গোতাং ওতি আং গা ইয়া ইমামি হা না নানি সুন তে দুয়ারে বাকি নামাজ টাকা ইশিন দে তিবে বায়াকু দেন মিসালাকা বেরুং আমি হাকু তাহিয়াতুল মসজিদ নুকো ইশিন মে রাঙ্গালেন নুন তা দো এম এনে হুরে বেনে কোলা এ এ মাসালেন নুন আই কি ইশিনিদে নামাজ সুন্নাহ কগ্গেন তিবি মিহুম মিসাল কে মিহুম মতে দুয়ারে নামাজ আটটাকা ইমাম না আননিস ইমাম আমাতে দুয়ারে এর মার কি ইমাম আমাতে দুয়ার ইমাম না আননিস মতে দুয়ারে মার কি ইমাম আমাতে দুয়ার ইমাম ফেরুনি মতে দুয়ার দে সুন্নাতুকে সওয়াব লিবেন এস সুন্নাতু ওযু হগ্গান গাছে না নিয়ে গাতি তাহিয়াতুল মসজিদ না ওযুগা সুন্নাহ বিসে দিয়ে তাহিয়াতুল মসজিদ আস দিয়ে দে সুন্নাতুকে সওয়াব লিবেন না এই এ দোনো গতে বলি যাও হামে এ গতা ওযু হগ্গান এ না আই আর মেন্দ নামাজুকে বাঙ্গে ও নিমুনি নিমের এ না মেন্দ নামাজুকে ইহু সুন্নাতান নিয়ে গান্না আনি তাহিয়াতুল মসজিদ কবেসনু ওযুগা দেরা কত কবেসনু এ না নিয়ে গাতি আর মেন্দ নামাজুকে ইহু সুন্নাতা এ না হয় হুরিহা সুন্নাতেন শামিল বি এম দেরা এ দেরা কত তাহিয়াতুল মসজিদ বিসমান উযু গদের কত বিসমান ইন্দ নামাজ গি সুন্নাত বিসমান ভাই মিনা গনা এ তো বাকি বাকি নে কোরআন জেনে এ নো মানে তো আব সাজ্জাদ দামে তওয়াফুল ওয়াদা আব কে নাম কোরআন তওয়াফুল ইফাদ এ না মাড় কুরি তওয়াফুল ইফাদ কোরআন এমে ফাহওয়া গুতা তওয়াফুল ইফাদ লাস কুরবেন হজ্জ মহগে নিয়ালা তওয়াফুল ইফাদ এক না এমে ফাহুগে তওয়াফ করি এত নিয়ে গেছে তওয়াফুল ওয়াদা এক দে তওয়াফ এত তওয়াফ নে মনে হয় এবার ফাসি আছে বিষয় হো এহেন দেন নসনে শরিয়াত কো অঙ্গা ফাইলস মি হে কো কুরি দেরা কো তুম ফুদদালে হে না এ বাগুত কো দুয়াং এ না ফায়দা লিবি গানে ফায়দা লিবি গানে দে মি তাঙ্গা দি মা কুডতা দে বাগুত কো এহেন মুরি দান তাঙ্গা মিস কিতা হুগা ফাতিস নামাজ কো বাগুত ইন্না নার দি কো কো দি ফান 20 মিনিট দে মদিনা গাস আই ওর দি দিবেন মদিনা গে সিনদে মিস কিতা হু ফান 20 মিনিট আনে হারাম গনোনে দেন হারাম গ বাগত কি কদ মি হুং গিন বিমা মক্কা হারাম গ বরং আসওয়ানে ফরহাদে এ বাগত কি মি হুং গিন কাম এ লাসন কুরআনি এ মি মি হুং গিন এ ফোন না তি এ মি হুন নাতাং কোলা উন্দক ওয়ান লাস কল লিমা মি হুং গিন এ ফেবা দে তি এতাং ইরে বান্দেন তি মেন ইন্তিজার গ গান তি মি নামাজ গ এতাং এতাং ইরে কুরিং এরাত তাং কোলা লিবেনি মিসকিতুং হেন উনু লিবেনা এ মাসবেরি গে এমি হুম দোয়ানি মাতি কান্ড মাতি উড়ে এর মেনা হুদ্দা মেন্দুর নামাজ দে রাখো আসর নামাজ দে রাখো এখন এস মাস্টারেন ও এ দে মাসে নো এনা দিন ইখতিয়ার বিগম ওয়া কামিং এই দাতুল এরিয়া ফরদ বিগম মানি মেন দুর নামাজ গেস দে রাখোই আসর নামাজ গেস দে রাখোই ঈশা নামাজ গেস দে রাখোই দাতুল এরিয়া ফরদ বিগম মানি দেন এনা ফুরি হামে কফিয়া এনা ইতুর সওয়াবেন এ দে রাখোয়া তো দেন মিহার বাই মিহুন আদি ওলে ফোন নামাজ চলে মি জাম্মু কর্ম গে মাসাজা জাম্মু কুরআন হাদাম বাটাত মেন্দুর নামাজ আসর নামাজ জামা করেনি ঈশা নামাজ মাগর নামাজ জামা করেন ফাতিস নামাজ বিস নামাজ কা জামা করেন ফাতিস নামাজ জেনে বাকিং এক বাগু তু কুরআন দেন মেন্দুর নামাজ আসর নামাজ জামা করে দেবাগু তেগা করবেন ইসকুজ জামা করবেন এই মেন্দুর নামাজ গবাগুতুগা মেন্দুর নামাজ আসর নামাজ করুম যে ফাসকুজ জামা করবেন এই আসর নামাজ গবাগুতুগা মেন্দুর নামাজ আসর নামাজ করুম আমায় গতা ইশা নামাজ মাগরি নামাজ বস এই ইসকুজ জামা করুম ফাসকুজ জামা করুম তিনে মাগরি নামাজ ফাতিস নামাজ এই ইমবরাবর করেন না করেন হাতার রকয় নামাজ গাসর করে হাতার রকয় নামাজ এনেকা মিয়াক গাসর কফান ফাতিসনামাদ এর রাখবতা হে হুদ্দেন নয় হে হুদ্দেন নয় এই আমার কানে হাতার রকয় নামাজ গাসর করে বেন দেন মাগরি নামাজ ঈশা নামাজ মানে মাগরি নামাজ ফাতিস নামাজ এ গাসর করে ইমবরাক করেন জি এগেবে মিসালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাতুর ফেট্টা মুগে কুরিম মেন্দুর নামাজ বাগুতবে জিয়া ইসকো জামা করাবান একম দাতুর ফুলু মানে নামাজুগে নামাজ বাগুত মুগে কুরিম ফট্টা আফিয়া ফাসকো জামা করাবান এই কালিফান কান আমাল ফুলু হরি গয় দেখে ইখতিয়ার হবে গে মিহা কা দাতুরুগে ইখতিয়ার হবে ইসকো কুরুম কমমে গতে বিয়াস আউলা কাম বড় ইসকো কুরুম লাসকুরমা বুরে নামাজে লাসকুরমা বুরে এগোয়ে ইস্কুর নাঙ্গালি দেন মিসাল কাম খান তাক গাড়ে জেজা এ লাস করুম বেস উদ্দা আ ও এবেস ইস ইস্কো করুন নাঙ্গালি ইস্কো করুন নাঙ্গালি আফাস রাঠাঙ্গা আসা আমি আর দাতুরমাতিগে মিসালেকা মেন্দুর নামাজ বগতু ই দাতুরমাতি কামুগা বাঞ্ঞা মেন্দুর নামাজ আসর নামাজ উই রাঠাং আফা হুম বেজ্জা এনে মেন্দুর নামাজ করবে না রাঠুগা বেশ গাছবুক এই কি এই মেন্দুর নামাজ বগতু এনে দাতুরমাতি এই দাতুর নামাজ এনে এবার মেন্দুর নামাজ করবে এনে গাছবুক রাঠুগা দেন আসর নামাজ করেন জেনে পুরি হামায়া আইশান মাদুকে বাগুতুকে এনা একম ঈশান মাদু বাগুতু এনা ভি আনে দাতুরমাতি একম গবাঞ্ঞা এনা হুদ্দা দে গই বেস এ দাতুর নামাদেন এই এনা দেন মিহার বাগুতো এজিয়া দেন ইলমের গিনা ইলমের মিদাল অন এনা ফুরি হামা কক্কল্লা আসে ঈশা নামাজ বাগুতু দাতুর মাতিকে বেজ্জে কামা বাঞ্ঞা এনাং হুদ্দে এ দাতুর নামাজ কাং হেদুম এহেন নুনি আর গিনাই নুনি বিদাল এনা আজ বাগুতু এ বতে দেমি গেন রে গান্ডু দেবে একলে এবে আহামা ঈশা নামাজ বাগুতু এমবে জে না ঈশা নামাজ ফুর হেমা কক কুরমে এমবে রাঙ্গালি ফুর হেমা কক কুরমে এমবে রাঙ্গালি ঈশা নামাজ তে মাগরি নামাজ ঈশা নামাজ এনা জাম কক করবে না ফাস ফাস করবে না আমি মনি এনা এ অতি উজুরে দাতুর উজুরে লাস করবে না এনা ফাস কর জামা করবে আই উজুরেন এ না জামু করে আ জামু করে বিধান এ না ফাদ উজুরের দিমা হয়ে জানা মাদ আমার এখানে জামু গাছরেন করে